এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন মসজিদে আসিয়া কর্তৃক আয়োজিত এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে সালাতুল আসরের পর থেকে শুরু করে অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নার আলোকে অনেক গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শোনার পরে ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন ও সুন্নার আলোকে দুই একটি কথাবার্তা আপনাদের সামনে বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আল্লাহ রব্বুল আলামিনের দিন সম্পর্কে জানার প্রবল ইচ্ছা নিয়ে আজকের এই ওয়াজ মাহফিলে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ওয়াজ মাহফিলের জন্য যতটুকু আলোচনা দরকার আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সম্মানিত অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। এগুলোই আমরা যদি সঠিকভাবে আমল করি তো আজকের ওয়াজ মাহফিল ইনশাআল্লাহ আমাদের জন্য সার্থক হবে। এই জন্য আমি আর বেশি আলোচনার প্রয়োজন নেই, অল্প দুই একটি কথাবার্তা বলে আজকের ওয়াজ মাহফিলের আমরা সমাপ্তি করব ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হল মানজিলাতুল ইত্তেবা ফি শরিয়াহ, অর্থাৎ শরীয়তের আলোকে শরীয়তের মধ্যে এত্তেবার অবস্থান, এত্তেবার গুরুত্ব। আর এখানে দুইটি জিনিস, প্রথম বিষয় হল এত্তেবা কি জিনিস, আরেকটি বিষয় হল শরিয়া, শরিয়া কি জিনিস। এই দুটি বিষয় আমরা ব্যাখ্যা করে এরপরে আমরা আলোচনা করব যে এত্তেবা কেন জরুরি, এত্তেবার প্রয়োজনীয়তা কেন। এই বিষয়গুলো আলোচনা করেই আমরা সংক্ষেপে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে, আপনারা প্রশ্নগুলো লিখিতভাবে দিবেন, কোনো মৌখিকভাবে প্রশ্ন হবে না, লিখিতভাবে দিবেন, যে কয়টা আমরা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি এত্তেবা কি জিনিস, এত্তেবা বলতে কি বোঝায়। এত্তেবা শব্দের অর্থ হল অনুসরণ করা, কোনো কিছুকে ফলো করা, অনুসরণ করা, এটাকে আরবিতে বলা হয় এত্তেবা। মূলত এত্তেবা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে কোরআন এবং সুন্নার ভাষায় এত্তেবা বলা হয়। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই এত্তেবা শব্দটি ব্যবহার করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসংখ্য হাদিসে এই এত্তেবা শব্দটি ব্যবহার করেছেন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি ওয়াসুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দিয়ে বলেন, কুল হাদিহি সাবিলি, রাসুল আপনি বলুন, ঘোষণা দেন, হাজিহি সাবিলি, এটাই আমার তরিকা, এটাই আমার রাস্তা, এটাই আমার পথ, এটাই আমার পদ্ধতি। আদউ ইলাল্লাহ, আমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিই, আল্লাহর দিকে আহ্বান করি, আল্লাহর দিকে ডাকি। আলা বাসিরাতিন, চক্ষু বন্ধ করে আমি ডাকি না, আমি মানুষকে ডাকি আলা বাসিরাতিন, চোখ খোলা রেখে, চোখ কান খোলা রেখে আমি মানুষকে দাওয়াত দিই। অর্থাৎ চোখ কান বন্ধ করে দাওয়াত দিই না, চোখ কান খোলা রাখি কিভাবে? আলা বাসিরাতিন অর্থ হলো আলা ইয়াকিনিন ওয়া বুরহানিন আকলিয়্যিন ওয়া শারঈয়্যিন। আমি মানুষকে দাওয়াত দিই ইয়াকিনের সাথে, যে জিনিসের দিকে মানুষকে ডাকি প্রথমে ওই জিনিসটা আমার ভিতরে কঠিন ভাবে ইয়াকিন করে নি, আগে আমি বিশ্বাস করি তারপরে আমি মানুষকে ডাকি, কিন্তু আমি বিশ্বাস না করে মানুষকে ডাকি না। এটা হলো দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, আগে নিজের ভিতরে জিনিসটি ঢুকানো, তারপরে অন্য মানুষকে সেদিকে ডাকা। কিন্তু নিজের ভিতরে নাই, মানুষদেরকে ওই দিকে ডাকা, এটা নবীওয়ালা দাওয়াতের পদ্ধতি নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, আপনি বলেন আলা বাসিরাতিন, আমি তোমাদেরকে ডাকি ইয়াকিনের সাথে, পাশাপাশি ওয়া বুরহানিন আকলিয়্যিন ওয়া শারঈয়্যিন, এবং শরঈ এবং আকলি দলিল প্রমাণ সহকারে আমি তোমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিই। আনা ওয়া মানিত্তাবানি, আনা ওয়া মানিত্তাবানি, এই কাজটা শুধু আমি করি না, ওয়া মানিত্তাবানি, যে মানুষগুলো আমার এত্তেবা করে, আমি এবং আমাকে যারা এত্তেবা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এত্তেবা শব্দটা ব্যবহার করেছেন, যে আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমাকে যারা এত্তেবা করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত্তেবা শব্দটি ব্যবহার করেছেন। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন এই এত্তেবা করাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করাটাকে ফরজ করে দিয়েছেন। এটি কোনো ওয়াজিব বিষয় না, কোনো সুন্নত বিষয় না, কোনো মুস্তাহাব বিষয় না, কোনো নফল বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করাটা কি ফরজে আইন, ফরজে কেফায়াও না। যে সমাজে কয়েকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত্তেবা করবে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এরকম জিনিসও না। এটা একেবারে ফরজে আইন। ফরজে আইন কি দিয়ে সাব্যস্ত হয় বলেন তো দেখি, ফরজে আইন সাব্যস্ত করতে হলে কি লাগে? কোরআনে কারিমের আয়াত লাগবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সহি হাদিস লাগবে, না হয় ফরজে আইন সাব্যস্ত করা যায় না। তাহলে এত্তেবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন। আয়াত নাজিল করে এটাকে সমস্ত মুমিনের জন্য ফরজে আইন করে দিয়েছেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله رب العالمين বলেন, قل ان كنتم تحبون الله, রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো মানে ইন কুনতুম তাবুদুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহকে ভালো না বাসলে, মহব্বত না করলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যায় না। এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবাদত বোঝানোর জন্য তুহিব্বুনা ভালোবাসা মহব্বতের শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহর ইবাদত করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর এত্তেবা করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করাটাকে ফরজে আইন করে দিয়েছেন। এটা প্রত্যেক মুসলিম নারী পুরুষ সবার জন্য এই এত্তেবা ফরজে আইন। এই এত্তেবা যদি কেউ না করে, যদি কেউ এত্তেবা করতে একটু দ্বিধা সংকোচ করে যে না নবী সাল্লামের 90% আমি এত্তেবা করব, আর 10% আমার হুজুরের এত্তেবা করব, 10% 90% আমি তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করব, 10% আমি তরিকায়ে সিস্তিয়ার অনুসরণ করব, বা 10% আমি কাদেরিয়া তরিকার অনুসরণ করব, 10% আমি নকশবন্দিয়া তরিকার অনুসরণ করব, 10% আমি সোহরাওয়ার্দিয়া তরিকার অনুসরণ করব, 90% যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করে, 10% যদি এর বাহিরে অন্য কারো এত্তেবা করে, তাও এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হিসাবে ঘোষণা দেন নাই। সূরা আন-নিসার 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা, কখনো না, কখনোই হইতে পারে না, ওয়া রাব্বিকা, আপনার রবের কসম করে আমি আল্লাহ বলছি, আল্লাহই তো সব মানুষের রব, মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কসম নিজে করে বলতেছেন, লা ইউমিনুনা, ওই লোক কোনোদিন ইমানদার হইতে পারে না, ওই লোক কোনোদিন মুমিন হইতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোন একটি বিষয়ে আপনি যখন কোন ফয়সালা দিয়ে দেন, কোন সিদ্ধান্ত দিয়ে দেন, কোন ফতোয়া দিয়ে দেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনার ফয়সালা পাওয়ার পরেও এই লোকের মনের ভিতরে দ্বিধা সংকোচ কাটে নাই, পরিপূর্ণরূপে আপনার ফয়সালাকে মেনে নিতে পারে নাই, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনার সিদ্ধান্তের সামনে সে আত্মসমর্পণ করতে পারে নাই, আমি আল্লাহ নিজের কসম নিজে করে বলছি, লা ইউমিনুন, এই লোক কোনোদিন ইমানদার হতে পারে না, এই লোক কোনোদিন মুমিন হতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1% এত্তেবাও যদি কেউ বাদ দিয়ে দেয়, অস্বীকার করে, মনে দ্বিধা সংকোচ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে এই লোক কোনোদিন ইমানদার হইতে পারে না। তাহলে এত্তেবার সামান্য অংশ অস্বীকার করার, মেনে না নেওয়ার সুযোগ নেই। ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরাহ। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় স্পষ্ট করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা কেমনে করতে হবে, এত্তেবার নমুনাটা কি, পদ্ধতিটা কি, এটা শিখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি স্টুডেন্ট যারা, তারা কারা, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি ছাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি বিল ফেল বিল কাউল বিল তাকরির কথার মাধ্যমে কাজের মাধ্যমে স্বীকৃতির মাধ্যমে এত্তেবা কেমনে করতে হবে এটা পরিপূর্ণরূপে শিখেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের এত্তেবাটাও আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে, কারণ এত্তেবা শিখতে হলে তাদের থেকে শিখতে হবে, সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে যে রাসূলের এত্তেবাটা কেমনে করতে হয় কিভাবে করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে আমার নবীর সুন্নত গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মেনে নিতে দ্বিধা সংকোচ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করতে একটু দ্বিধা সংকোচ করতেছে, একটু সন্দেহ পোষণ করতেছে, ভালোভাবে মেনে নিতে পারতেছে না, মুমিনদের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকার এত্তেবা করে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এত্তেবা শব্দটা ব্যবহার করছেন, ওয়াইয়াত্তাবে গাইরা সাবিলিল মুমিনিন অন্য মুমিনদের, এখানে মুমিন বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে অন্য কোন মুমিনের এত্তেবা করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সেই যেই তরিকার এত্তেবা করতে চায় ওই তরিকার দিকে আমি তাকে ফিরাই দিই, ওই তরিকাটা তার কাছে তখন অনেক মজা লাগে, সে মনে করে এটাই একমাত্র তরিকা আল্লাহকে পাওয়ার, সে তখন বুঝে এইটার বাহিরে জমিনে আর কোন শর্টকাট তরিকা নাই, এটাই একমাত্র তরিকা, যেই তরিকায় শর্টকাট সহজ পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার তরিকা কয়টা? একটাই, সেই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য তরিকার অনুসরণ করলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দিই, ওয়া নুসলিহি জাহান্নাম, পরিণতিতে শেষ পর্যন্ত তাকে জাহান্নামের অধিবাসী হইতে হয়, নাউযুবিল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা ফরজে আইন, ফরজ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এত্তেবা হাতে কলমে শিখেছেন কারা? সাহাবায়ে কেরাম, তাদের এত্তেবাও আমাদের জন্য ফরজে আইন। আচ্ছা, এখন আসেন, সাহাবায়ে কেরামের একজনের এত্তেবা করবেন নাকি দশ জনের করবেন? এবার বলেন আপনারা কয়জনের এত্তেবা করবেন? যদি একজনের এত্তেবা করা জায়েজ হইতো, সাহাবায়ে কেরামের একজনের অনুসরণ যদি জায়েজ হইতো, তাহলে কেউ কেউ তরিকায় আবু বকর ইয়া বানাইতেন, তরিকায় ওমর ইয়া বানাইতেন, তরিকায় ওসমান ইয়া বানাইতেন, তরিকায় আলিয়া বানাইতেন, তরিকায় ইবনে আব্বাস ইয়া বানাইতেন, তরিকায় ইবনে ওমর ইয়া বানাইতেন, থাকতো না এইসব তরিকা? সাহাবায়ে কেরামের নামে কোনো তরিকা নেন, একজন সাহাবির নামেও তরিকা নেই, অথচ সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, জান্নাতের সনদ প্রাপ্ত, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের সবার হাতে সার্টিফিকেট তুলে দিছেন, দিছেন না? সব সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি নিঃসন্দেহে, সব সাহাবায়ে কেরাম জান্নাতি, সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক সব সাহাবায়ে কেরামকে জান্নাতের সনদ দিয়ে দিছেন। তাহলে এই সাহাবায়ে কেরাম জান্নাতি সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি, তাদের থেকে কোনো তরিকা নেই, কারণ তারা নিজেরা কোনো তরিকা উদ্ভব করেন নাই, তারা সকলেই ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসারী। আর তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, সালাফে সালেহীন, এই উম্মার যারা সালাফ ছিলেন তারা সকলেই সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করেছেন, জামাতে সাহাবার এত্তেবা করেছেন, একজন দুজনের এত্তেবা করেননি। এই জন্যই একজন দুজনের এত্তেবা করা, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যদি কেউ একজন সাহাবীর ইত্তেবা করে যদি বলে যে শুনো চার খলিফায় হক তবে আমি একটা মানি, খোলাফায় রাশেদিন কয়জন? জি চারজন না? এখন কেউ যদি বলে ঠিক আছে চারজনকেই আমি মনে করি তারা খোলাফায় রাশেদিন, তবে চারজনকে আমি মানি না, একজনকে মানা বাধ্যতামূলক, বাকি তিনজনকে না মানলে কোনো অসুবিধা নেই। এই কথা যদি বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন এই লোকটা গোমরাহির দিকে চলে গেল। শিয়া সম্প্রদায় খোলাফায়ে রাশেদিনের তিনজনকে মানে না, একজনকে মানে, আছে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, মানে কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনজন মানে না, মানে খালি একজন। তারা দলালার মধ্যে গোমরাহির মধ্যে চলে গেছে, ফেরকায় শিয়ার মধ্যে চলে গেছে। কেউ যদি কয় শোনেন ভাইরা আমি শিয়াদের থেকে আরো ভালো তরিকা নিয়ে আসছি, আরো সুন্দর তরিকা নিয়ে আসছি, আমি দুইজন মানি আর দুইজন মানি না, আমি আবু বকরকে মানি, আমি ওমরকে মানি, উসমানকে মানি না, আলীকে মানি না, রাদি আল্লাহ তাআলা আনহুম, এই লোক কি হকের উপরে আছে? এরা কারা? খারেজি। খারেজিরা ঘোষণা দিয়েছে খোলাফায়ে রাশেদিন চারজনের মধ্য থেকে আমরা দুইজনকে মানি, আবু বকরকে মানি, ওমরকে মানি, আমরা উসমানকে মানি না, আলীকে মানি না। দুজন মানে, দুজন মানে না। আচ্ছা, আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত কথা, ওয়াজ মাহফিল থেকে শুরু করে মসজিদের মিম্বর থেকে শুরু করে এমন কোন জায়গা নাই যে জায়গায় কথা শোনা যায় না। আমার ভাইয়েরা আমার বোনেরা, চারটা মাজহাব হক, যে কোনো একটা মানতে হবে। যদি হক হয় চারটা, তাহলে চারটাকেই তো মানতে হবে, একটা কেন মানতে হবে? বাকি তিনটা হককে আপনি কোন অজুহাতে কি কারণে আপনি বাদ দিবেন? খোলাফায়ে রাশেদিন যদি চারজনে হয়, খোলাফায়ে রাশেদিন আপনি একজন মানবেন তিনজন মানবেন না কেন? এটা তো শিয়াদের অভ্যাস, কি বলেন? খোলাফায়ে রাশেদিন চারজন, মানবো একজন। যদি খোলাফায়ে রাশেদিন চারজনে হয় তাহলে আমাকে মানতে হবে কয়জনকে? চারজনকে। আমি বলতেছি হানাফি মাজহাব হক, শাফি মাজহাব হক, মালিকি মাজহাব হক, হাম্বলি মাজহাব হক। তো যদি চারটাই হক হয় তাহলে একটা মানব, তিনটা হক আমি প্রত্যাখ্যান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যার অন্তরে বিন্দু পরিমাণ কিবির আছে এই লোকটা জান্নাতে যাবে না। যে লোকের অন্তরে বিন্দু পরিমাণ কিবির আছে, অহংকার আছে, সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবির কি জিনিস, কিবির আছে বুঝবো কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিবির বুঝার পদ্ধতি দুইটা, একটা হলো আল কিবির বাতারুল হক, আরেকটা হলো গামতুন নাস। এই দুইটার নাম কিবির। একটা হলো আল কিবির বাতারুল হক, কিবিরটা হলো হককে প্রত্যাখ্যান করা, সত্যকে প্রত্যাখ্যান করা। তুমি বুঝতেছ এটা হক, তারপরেও তুমি মেনে নিতে পারতেছ না, এটার নাম কিবির। আরেকটা হলো তুমি মানুষকে তুচ্ছ জ্ঞান করা, তোমার নিজেকে বড় মনে করা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, ও আমার উম্মতেরা আল্লাহর কাছে দোয়া করিও সব সময়, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। আল্লাহ তুমি আমাকে আমার দৃষ্টিতে, আমার চোখে আমাকে ছোট বানাই দিও, মানুষের দৃষ্টিতে আমাকে অনেক অনেক বড় বানাই দিও। এটা হলো মুখলিসিন বান্দাদের দোয়া, যে আল্লাহ তুমি আমাকে সব সময় আমার দৃষ্টিতে ছোট রাখিও, ছোট বানাই দিও, আমি যেন সবসময় মনে করি আমি একজন ছোট মানুষ, কিন্তু মানুষের দৃষ্টিতে আমাকে বড় বানাই দিও। তাহলে আমার ভিতরে কোনোদিন কিবির আসবে না। কিবিরের একটা হলো মানুষকে তুচ্ছ জ্ঞান করা, আরেকটা হলো হককে প্রত্যাখ্যান করা। তাহলে আমি চারটা হক তিনটা প্রত্যাখ্যান করে দিলাম, তাহলে আমার ভিতরে কিবির আছে কি নাই? এই কিবির যখন থাকে আপনি 40 বছর বুখারী শরীফ পড়ানোর পরেও সহিয়াল বুখারিতে আমিন জোরে আমিন বলার হাদিস পাইবেন না। যদি কিবির আপনার ভিতরে থাকে সারা জীবন বুখারী পড়াইবেন, বুখারী পড়ছেন, রাফুলিয়া দাইনের কোন হাদিস আপনি পাইবেন না, কারণ আপনার অন্তরে কিবিরে বড়া আগে থেকে কিবির ভর্তি হয়ে আছে। কিবির ভর্তি হয়ে থাকলে মানুষ যখন হাতে কোন এলাকা দিয়ে হাঁটতেছে, কোথায় হাঁটতেছে এটাও জানে না। মানুষ যখন অহংকার আসে তখন সে গাজীপুরের এই চীনা রাস্তাগুলো সে তখন আর চিনে না। এক সময় সে হয়তো ছোট ছিল, গরিব ছিল, এক সময় এসব এলাকায় ফেরির কাজ করছে, ভ্যান লইলে ঘুরছে, কদিন পরে হঠাৎ অনেক টাকার মালিক হয়ে গেছে, এরকম হয় না? কত মানুষ আছে দেখবেন এরকম, এক সময় ভ্যানে করে করে সবজি বিক্রি করছে, তরকারি বিক্রি করছে, কাপড় বিক্রি করছে, কদিন পরে বিশাল কোটিপতি হয়ে গেছে। এখন একদিন এই রাস্তা দিয়ে মসজিদে আসি আর সামনে দিয়ে যায়, এখন তো বিশাল গাড়ি নিয়ে আসছে, এক সময় ভ্যান নিয়ে আসছে, এখন অনেক দামি গাড়ি নিয়ে আসছে। গাড়ি থেকে নামি, মানুষের জিজ্ঞাসা করে, ভাই এই রাস্তাটা কোন রাস্তা, এটা কোন দিকের রোড? মানুষের কয়, মিয়া কয়দিন আগে তুমি যে এখানে ফেরি করছিলা, কাপড় বিক্রি করছিলা, হেই রোড, রোড এটা ওই রাস্তাটা যে রাস্তায় তুমি ফেরি করতা, যে রাস্তায় কাপড় বিক্রি করতে, সবজি বিক্রি করতা। এরকম মানুষের ভিতরে যখন কিবির ঢুকে, অহংকার ঢুকে, মানুষ তখন কোন রাস্তা দিয়ে হাঁটতেছে চিনা রাস্তাও চিনে না। এই জন্য যার অন্তরে কিবির ঢুকে গেছে, যার অন্তরে অহংকার ঢুকে গেছে, যার অন্তরে হককে প্রত্যাখ্যান করার মানসিকতা ঢুকে গেছে, এই লোক বুখারী শরীফ সারা জীবন পড়ায়। কয়, মিয়া আমি 30 বছর পড়াইছি, 30 বছর পড়ছি, তাও তো কোনোদিন এই হাদিস পাইলাম না, তা আপনি পাইবেন কেমনে? পাইতে হলে প্রথম শর্ত, আপনি কিবির ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, অহংকার ছেড়ে আপনার ভিতরে তাকওয়া ঢুকাইতে হবে। তাকওয়া ঢুকাইলে আল্লাহ তখন খুলে দিবেন, আবার আপনি পাইবেন। আবার কয় কি, কয় মিয়া আমরা এত বড় বড় বুখারীর উস্তাদ আমরা পাই না, তুমি কিচ্ছু জানো না, কয়দিন মাদ্রাসায় পড়ছো, কয়দিন বুখারী পড়ছো, বাংলা বুখারী পড়ি পড়ি তুমি পাই গেছো, কি বলেন? ঘরের ভিতরে, ঘরের কোনায় সাপ লুকাই রয়েছে, ঘরের ভিতরে খাটের নিচে সাপ, সাপ ঢুকে বাচ্চা করে ডিম ফেড়ে ভরাই ফেলছে। ঘরে এত মুরব্বী, এত বড় বড় বুজুর্গ, বড় বড় লোকেরা, কোন লোক সাপটা দেখে নাই। একটা বাচ্চা হঠাৎ করে খাটের নিচে খেলতে গেছে, দেখে সাপ। বাচ্চা আসে, কয় বাবা এখানে সাপ, এখানে সাপ। কয়, রে ফলা পান, আমরা এত বড় বড় মুরব্বী থাকতে, এত বড় বড় শিক্ষিত থাকতে, এত বড় বড় পণ্ডিত থাকতে, আমরা এখানে সাপ দেখলাম না। এই ছোট্ট ফলাফান খবরদার, তার কথায় কেউ বিশ্বাস করিও না। ফলাফান কি জানে, হে কেমনে সাপ দেখে, আমরা এত বড় বড় মানুষ থাকতে আমরা দেখলাম না, কি বলেন? তাহলে বোঝা যায় বড় বড় লোকেরা না দেখেও অনেক সময় ছোট মানুষও অনেক কিছু দেখে যায়, যে জিনিস বড় মানুষেরও দেখে না। বুখারী শরীফ 50 বছর 100 বছর পড়াইতে পারেন, এমন হাদিস হয়তো দেখেন নাই যে লোক কয়দিন আগে 1 বছর বুখারী পড়িও দেখতে পারে, পারে না? আচ্ছা, কয় বাংলা বুখারী পড়ে পড়ে খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই বাংলা বুখারী যিনি অনুবাদ করে বাংলা করছেন, দোষটা তো তার, দোষটা কার? তাহলে প্রথম নম্বরে গালি দিতে হবে ওই লোকটারে, যে লোকটা বুখারী বাংলা করে দিছে। যদি বুখারী বাংলা না করতো, তো এই বাংলা শিক্ষিত মানুষগুলা বুখারী পড়ার সুযোগও পাইতো না, তাহলে আজকে আর এত সমস্যা তৈরি হতো না। তাহলে সমস্যার মূলে কে? যে বুখারী বাংলা করে দিছে। তিনি যদি বুখারী বাংলা না করতেন, তাহলে আজকে এই জটিলতা তৈরি। আচ্ছা, বুখারী যিনি বাংলা করছেন, উনি কার জন্য বাংলা করছেন? মনে হয় মাদ্রাসার যারা মুহাদ্দিস তারা বাংলা পড়ে আসি এসে ছাত্রদেরকে পড়াইবো, ওই জন্য। যিনি বাংলা করছেন উনি কার জন্য করছেন? যিনি বাংলা করেছেন তিনি আম জনতার জন্য, সাধারণ মানুষের জন্য করেছেন, তিনি মাদ্রাসার মুহাদ্দিসের জন্য, বড় বড় আলেমের জন্য যদি হইতো তিনি বাংলা করার দরকার হইতো না। তারা তো আরবি বুখারী পড়ে বুখারী পড়াইতে পারেন, কি বলেন? তাহলে যিনি বাংলা করেছেন তিনি মূলত আম জনতার জন্য করেছেন। তাহলে সকল ফেতনার মূলে যারা বাংলা করছে তারা। এজন্য আমার ভাইরা, যদি এটা দূর করতে হয়, বাংলা বুখারী পড়া বন্ধ করতে হয়, বাংলা অনুবাদটা আবার বন্ধ করে দেন, সব হাদিসের বাংলা বন্ধ করে দেন, তাহলে আর কেউ পড়তে পারবে না। আমি যে কথাটা বলতেছিলাম, এত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা যেমন ফরজে আইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এত্তেবাটাও ফরজে আইন। যদি এত্তেবা না করা হয় তাহলে জাহান্নামের কথা আল্লাহ পাক বলছেন, ওয়া নুসলিহি জাহান্নাম। আচ্ছা, আরেকটা জিনিস, এটা তো হলো এত্তেবা, আরেকটা হলো শরিয়া। আমাদের আলোচনার মধ্যে মানজিলাতুল এত্তেবা ফি শরিয়া, শরীয়তে এটার গুরুত্ব। তাহলে শরীয়ত কোন জিনিস, শরিয়া কি জিনিস, এটাও বোঝা দরকার। শরীয়ত ইমানের মধ্যে কালেমার মধ্যে দুইটা অংশ আমরা কালেমার মধ্যে স্বীকৃতি দিয়েছি। প্রথম অংশে আমরা স্বীকৃতি দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। প্রথম অংশে স্বীকৃতি দিয়েছি আল্লা নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। দ্বিতীয় অংশে স্বীকৃতি দিয়েছি ওয়া আল্লা নাবুদাল্লাহ ইল্লা বিমা শারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে শরিয়া হিসাবে নির্ধারণ করেছেন ওই পদ্ধতির বাহিরে আমি আল্লাহর কোনো ইবাদত করব না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে শরীয়ত হিসাবে এবাদতের পদ্ধতি হিসাবে এবাদত হিসাবে নির্ধারণ করেছেন এর বাহিরে আমি আল্লাহর কোন এবাদত করব না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে আল্লাহর বিধান হিসাবে সাব্যস্ত করেছেন এটার নাম শরীয়ত। সূরা আল হাসরে সাত নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু ধরতে বলেন যা কিছু করতে বলেন সেটা তোমরা করো সেটা তোমরা ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে দূরে থাকতে বলেন যেটা ছেড়ে দিতে বলেন যেটা নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো, এটার নাম শরীয়ত। এটার নাম শরীয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে বলবেন যেটা করার অনুমতি দিবেন যেটা করার নির্দেশ দিবেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এটার নাম শরীয়ত। আবার যেটা করতে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এটার নাম শরীয়ত। তাহলে প্রত্যেক মুসলিমের উপরে শরীয়ত মানা কি? ফরজে আইন। শরীয়তকে ইসলামকে বিভিন্ন অংশে বিভক্ত করা কোরআন এবং সুন্নার কোনো জায়গায় নাই। শরীয়ত শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে কিন্তু এর বাহিরে অন্য কোন শব্দ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যেই দিনটা এই দিনের নামটাই হলো শরীয়ত। আল্লাহর পুরা দিনটা এটার নাম হলো শরীয়ত। ইমান ভঙ্গের দশটি কারণের মধ্যে নয় নম্বর যে কারণটি সেটি হলো কোন ব্যক্তি যদি মনে করে আন্না বাদান নাস ইয়াদাউল খুরুজ আন শরীয়তে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস পোষণ করে কিছু কিছু মানুষ সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আওতা মুক্ত এই লোকের ইমান চলে যায়। মানে কোন মানুষকে কোন ব্যক্তিকে শরীয়তের আওতা মুক্ত মনে করলে যে এই লোকটার শরিয়া মানা দরকার নাই, শরীয়ত ছাড়াও এই লোক কামেল হইতে পারে আল্লাহকে পাইতে পারে, অথবা যদি মনে করে শরীয়ত ছাড়া জীবন পালন করা লাগে না, এক সময় সে এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন আর শরীয়তের দরকার নাই, এই লোকটার ইমান ভেঙে যায় এই লোকটার ইমান চলে যায়, এটা ইমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। এই জন্য কোন ব্যক্তি যদি মনে করে লেংটা বাবার ভিতরেও কি আছে কেউ জানে না, ভিতরে কার ভিতরে কি আছে মিয়া জানায়, তুমি জানো এর ভিতরে অনেক কিছু থাকতে পারে, এরকম ইমান যদি কেউ পোষণ করে সাথে সাথে তার ইমান ভেঙে গেছে, তার ইমান ভেঙে গেছে কারণ এই লোকটা শরীয়ত লঙ্ঘন করেছে, আর শরীয়ত লঙ্ঘন করা মানুষকে সে আল্লাহর ওলি মনে করতেছে। শরীয়ত লঙ্ঘন করে কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে পারে, জান্নাত পাইতে পারে, আল্লাহর ওলি হইতে পারে, এ জাতীয় বিশ্বাস পোষণ করাটাও ইমান ভঙ্গের কারণ। তাহলে শরিয়া মানা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন। আচ্ছা, এবার আসি আমরা এত্তেবাটার একটু ব্যাখ্যা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা বলতে কি বোঝানো হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা বলতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এটার নাম এত্তেবা নয়, যে রাসূল যা করছেন আমিও তাই করব, এটার নাম এত্তেবা না। এত্তেবা কোনটা? এত্তেবা হলো মা ফাআলাহু ওয়ামা আমারাহু ওয়ামা তাকাররাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা নির্দেশ দিয়েছেন, যা কিছুর অনুমোদন দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা অন্যরা সাহাবায়ে কেরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, এই জাতীয় এই বিষয়গুলো অনুসরণ করার নাম হলো এত্তেবা। যদি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই এত্তেবা, তো অনেক জিনিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই কিন্তু আমাদের জন্য সেটা সুন্নত আছে না? বলেন তো দেখি কি আছে। আজান দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুয়াজ্জিন ছিলেন না, আজান দেন নাই। আজান দিছেন কে? সাহাবায়ে কেরাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেন নাই, সুতরাং আমরা আজান দেওয়া সুন্নত না এটা বলা যাবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দিলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার জন্য নির্দেশ দিছেন, আজান কেমনে দিতে হবে সেটা শিখাই দিছেন, কখন দিতে হবে সেটা শিখাই দিছেন, কিভাবে দিতে হবে সেটা শিখাই দিছেন। তাহলে এই ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা এটাও জরুরি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, মুসল্লি ছিলেন না, সবসময় কি থাকতেন? ইমাম থাকতেন। তাহলে যদি বলি নামাজে যদি পঞ্চাশ জন থাকি, পঞ্চাশ জন ইমাম থাকতে হবে, এটাই রাসুলের সুন্নত, কারণ রাসুল তো ইমামে ছিলেন, মুয়াজ্জিন মুসল্লি তো ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন কিন্তু পিছনে মুসল্লিরা কি করবে না করবে, কিভাবে সালাত আদায় করবে এগুলো শিক্ষা দিয়েছেন। তাহলে মুসল্লি থাকাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা। আবার যদি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই সুন্নাত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো জন স্ত্রী বিবাহ করেছেন, তাহলে এটাও তো সুন্নাত নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা সবকিছু এত্তেবা, উম্মতের জন্য জরুরি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আমলগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। এক ধরনের আমল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল, যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন উম্মতকে করার জন্য, সাহাবায়ে কেরামকে করার জন্য কোনো নির্দেশনা দেন নাই। এরকম অনেক আমল আছে, অনেক খাবার আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন, পছন্দ করতেন, কিন্তু সাহাবায়ে কেরামকে বলেন নাই তোমরাও খাও, এটা আমার কাছে অনেক প্রিয়, তোমরাও ভালোবাসো, এরকম নির্দেশনা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত রুচির অরুচির ব্যাপার। অনেক খাবার আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন না কিন্তু সাহাবায়ে কেরামকে খাওয়ার ব্যাপারে অনুমোদন দিতেন। আবার অনেক খাবার আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন কিন্তু সাহাবায়ে কেরামকে খাওয়ার জন্য বলতেন না। তাহলে এই যে খাওয়ার ব্যাপারটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত রুচির ব্যাপার, এটার সাথে উম্মতের এত্তেবা জরুরি না। যদি বলে না আমার রাসূল যা যা খাইছেন এটা খাওয়াই সুন্নত, এর বাহিরে খাইলে বেদাত হবে, তাহলে ভাত খাওয়া বেদাত, আমরা যা যা খাই এগুলো সব বেদাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো খাইতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবীয় বিভিন্ন পোশাক আদি পরিধান করতেন, কিন্তু উম্মতকে এগুলার ব্যাপারে নির্দেশনা দেন নাই। মানে উম্মতকে কিছু বিধি নিষেধ আরোপ করেছেন, এগুলোর ব্যাপারে কিছু নীতিমালা দিয়েছেন, কিন্তু উম্মতকে বলেন নাই আমি যেই রঙের পাঞ্জাবি পরি তোমরাও সেই রঙের পরো, আমি যেই ডিজাইনের পরি তোমরাও সেই ডিজাইনের পরো, আমি যেই সুতি কাপড় ব্যবহার করি তোমরাও সেই সুতি কাপড় ব্যবহার করো, আমি যেরকম পাগড়ি পরি তোমরাও সেরকম পাগড়ি পরো, এই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। তাহলে এগুলা সুন্নত না, এগুলা কি? এগুলার নাম হলো মিনাল আদাত ওয়াল মুবাহাত, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাত অভ্যাস, এগুলো ব্যক্তিগত বিষয়, তবে এগুলো সুন্নত না। কিন্তু কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, মহব্বত করে, এগুলো যদি অনুসরণ করে, এটা মহব্বতের সওয়াব হবে, এটা সুন্নতের সওয়াব না। এই সওয়াবটা হবে কিসের? মহব্বতের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে মহব্বত করে, ভালোবাসে, এই জন্য এগুলো সে অনুসরণ করলো। কিন্তু এগুলার এত্তেবা জরুরি বিষয় না। আরেক ধরনের এবাদত আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, যেমন এগারো জন স্ত্রী বিবাহ করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এটা অন্য মুমিনদের জন্য নয়, এটা শুধুমাত্র আপনার জন্য খাস। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন, কিন্তু এটা উম্মতের এত্তেবা জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহির জন্য কিয়ামুল লাইল তাহাজ্জুদকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, উম্মতের জন্য ফরজ না, এই এত্তেবা উম্মতের জন্য জরুরি বিষয় না। তাহলে বোঝা যায় এত্তেবা মানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন তাই করার নাম এত্তেবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, যা করার অনুমোদন দিয়েছেন, এবং যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস নয়, এইরকম বিষয়গুলোর অনুসরণ অনুকরণের নাম হলো এত্তেবা। একই জিনিস কোন জায়গায় করার নাম এত্তেবা, কোন জায়গায় আবার ছেড়ে দেওয়ার নাম এত্তেবা, এটাও বুঝতে হবে। একই কাজ, একই জিনিস কোন জায়গায় করলে সওয়াব হয়, আবার একই জিনিস করলে গুনাহ হয়, আছে না এরকম? একটা বলেন তো দেখি। জি, পাঁচ ওয়াক্ত সলাতের মধ্যে আজান দেওয়া, এটা কি সুন্নত? সুন্নত। কিন্তু ঈদের নামাজ রাজান, জানাজার নামাজ রাজান, এটা দিলে সওয়াব হবে না গুনাহ হবে? আমি যদি বলি মিয়া আজান দেওয়া কি খারাপ কাজ নাকি, আজান দিলে গুনাহ হয় নাকি? আজান দেওয়া কত ফজিলতের কাজ, কত সওয়াবের কাজ। আমি যদি জানাজার নামাজে একটা আজান দিই, কত সুন্দর, মানুষ জানতে পারবো এখানে অমুক মারা গেছে, সুন্দর একটা জামাত হবে। আমি যদি ঈদের নামাজের জন্য আজান দিই, এটাতে তো খারাপের কিছু নাই, আজান দিছে ভালো কাজ, ভালো জিনিস। কিন্তু ভালো জিনিস, একই কাজ, সুন্নত কাজ, কোন জায়গায় করলে সুন্নত, আবার কোন জায়গায় করলে বেদাত, একই জিনিস, ভালো জিনিসটাই এক জায়গায় করলে সওয়াব হয়, আরেক জায়গায় করলে গুনাহ হয়। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় করেছেন, যেই সময়ে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, যেই পরিমাণ করেছেন, যে কারণে করেছেন, এই সব কিছু মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা হয়। এত্তেবা খালি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিয়েছেন, সব জায়গায় খালি আমি আজান দিতে থাকবো, এটার নাম এত্তেবা না। হজে যাই যখন আমরা, আল্লাহর ঘরের দিকে যাওয়ার সময় তালবিয়া পড়তে পড়তে যাই, যাই না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর ঘরের দিকে যখন আমরা হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে যাই, এটা পড়তে পড়তে যাই না। এখন যদি জোহরের আজান হয়েছে, আমি বাসা থেকে রওনা দিছি, আমি বলতেছি এখন তো আল্লাহর ঘরের দিকে যাইতেছি, মসজিদ আল্লাহর ঘর না, মসজিদে আসি এটা আল্লাহর ঘর না, তখনও তো আমি আল্লাহর ঘরের দিকে আসতেছি। আল্লাহর ঘরের দিকে আসতে আসতে আমি রাস্তা দিয়ে চিৎকার দিয়ে দিয়ে বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সওয়াব হইব না গুনাহ হইব? আমি যদি বলি আমি খারাপ কিছু বলছি নাকি, মিয়া এখানে গুনাহ হবে কি আছে? আমি খারাপ কিছু বলছি? আমি তো তাল বিয়ে পড়তে পড়তে আল্লাহর ঘরে যাইতেছি। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মাকানের সাথেও খাস, জায়গার সাথেও খাস, সময়ের সাথেও খাস। আরাফার ময়দানে জিলহজ মাসের নয় তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত বসে থাকা, অবস্থান করা, এটা ইবাদত। এখন যদি আমরা সবাই বলি এখানে, ভাই শুনেন, ওই দিন লক্ষ লক্ষ মানুষের ভিড়, আরাফার ময়দানে কি কষ্ট, জায়গা পাওয়া যায় না, একটু গোসল করা যায় না, একটু বাথরুমে যাওয়া যায় না, এত কষ্টের দরকার নাই। এখন আরাফাতের ময়দান খালি পড়ে রয়েছে, চলেন সবাই আমরা যাই। ওই সময় খালি আধা বেলা আমরা এক সপ্তাহ থাকবো আরাফাতের ময়দানে, চলেন সবাই। এখন যাই যদি এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছরও যদি বসে থাকি, আরাফার ময়দানের কোন সওয়াব পাওয়া যাব কিচ্ছু হবে না, বরং উল্টা গুনাহ হবে এখন যাই বসে থাকলে, কি বলেন? তাহলে আরাফাতের ময়দান ওই জায়গাটাই, কিন্তু একটা সময়ে বসে থাকলে ইবাদত, অন্য সময়ে বসে থাকলে ইবাদত হয় না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাথেও খাস, স্থানের সাথেও খাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈফিয়তের সাথে, পদ্ধতির সাথে, ধরনের সাথেও খাস। যেমন আমি ওযু করতে বসলাম, ওযু করতে বসে আমি বলতেছি, ভাই ওযু আমি উপরের থেকে নিচে যাব না, নিচের থেকে উপরে আসব, সব কর্ম, তবে আমি নিচের থেকে উপরের দিকে যাব। আমি মোজা খুলে নিলাম, প্রথমে বিসমিল্লাহ বলে পা ধুয়ে নিছি, তারপরে উপরের দিকে আসলাম, হাত ধুয়ে নিলাম ভালো করে, তারপরে মুখমণ্ডল ধুইলাম, সবশেষে এসে মাথা মাসে করলাম। আমি কিন্তু কাজ সবগুলা করছি, আমার অজু হবে কেন হবে না? অসুবিধা কি? আমি কাজ কোনোটা বাদ দিছি? আমি তো সবগুলাই করছি, অজুর যত ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, সব করছি, কিন্তু আগেরটা পরে করছি, পরেরটা আগে করছি, অজু হবে কেন হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা শুধু ফরজ ওয়াজিব সুন্নত পালনের ক্ষেত্রে নয়, কাইফিয়াতের ক্ষেত্রেও এত্তেবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে করতে হবে, যেটা পরে করছেন সেটা পরে করতে হবে। একই অজু কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইছে নাবার কোনটা মাসে করছেন? যদি বলে যে মিয়া মাসে করলে মাথাটা এত ভালোভাবে পরিষ্কার হয় নাই, সুন্দর হয় নাই, আমি ভালো করে পানি ঢালি মাথা ধুয়ে নিলাম ভালো করে, কি বলেন, অজু হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা কাইফিয়াতের ক্ষেত্রেও খাস। কোরবানি করতে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন, মিম বাহিমাতিল আনআম, তোমাদের গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়ে কোরবানি করো। আমি বাড়িতে ঘোড়াও পালি, ঘোড়াও গৃহপালিত চতুষ্পদ জন্তু। আমি যদি কই শোনো গ্রামের মানুষ সবাই গরু দিয়ে ছাগল দিয়ে কোরবানি দাও, আমি এবছর ঘোড়া দিয়ে কোরবানি দিব। ঘোড়া তো বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুই তো গৃহপালিত, অসুবিধা কি? দেওয়া যাবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিছেন বাহিমাতুল আনাম বলতে আল বাকার ওয়াল ইবিল ওয়াল গানাম। বাহিমাতুল আনাম বলতে গরু, উট, ছাগল, এগুলো দেখাই দিছেন। এর বাহিরে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবাটা বুঝে শুনে করতে হবে। বুঝে শুনে যদি এত্তেবা না করা হয় তাহলে আপনি ওই কাজটা করিও কিন্তু কাজটার কোন সওয়াব ফজিলত পাবেন না। এবার আসি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবাটা শরীয়তে এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন এত গুরুত্ব দিলেন, ফরজে আইন করে দিলেন যে প্রত্যেকটা আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে এত্তেবা করতে হবে? এটার কারণ কি? এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য দুইটা জিনিসের শর্ত দিয়েছেন। একটা জিনিস হলো ঈমান, আরেকটা জিনিস হলো আমলে সালেহ। শুধু আমল করলে আল্লাহ জান্নাত দিবেন এ কথা বলেননি, আমলের সাথে একটা শর্ত লাগাই দিয়েছেন আল্লাহ পাক, সেটা কি? ওয়াবশ্বিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করেছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাইতে হলে খালি আমল করলে জান্নাত পাওয়া যায় না, কারণ কিয়ামতের ময়দানে অনেক মানুষ বিশাল বিশাল আমল নিয়ে আসবে, তাও জান্নাত পাবে না। কোরআন কারীমে আল্লাহ পাক অনেক জায়গায় বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কত মানুষ কিয়ামতের ময়দানে বস্তায় বস্তায় টাকে টাকে আমল নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে ধুলাবালির মতো উড়াই দিবেন, জান্নাত পাবে না। আমল নিয়ে আসতে কিন্তু জান্নাত পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, মুফলিস তোমরা চিনো কিনা? আপনারা চিনেননি মুফলিস, মুখলিস চিনেননি জি? মুফলিস মানে যার কাছে ফুলুস নাই, মুফলিস মানে ফুলুস নেই, ফুলুস বুঝেন তো, টাকা পয়সা নাই, গরিব মানুষ, কিচ্ছু নাই, নিঃস্ব অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মুফলিস চিনো কিনা তোমরা? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফলিস চিনবো না আবার কি? লা মাতা আলাহু ওয়ালা দিরহাম আলাহু ওয়ালা দিনার আলাহু, যার দিরহাম নাই, দিনার নাই, কোন টাকা পয়সা নাই, জায়গা জমি নেই, হে তো মুফলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি তোমাদেরকে ওই মুফলিসের কথা বলতেছি না, ওই মুফলিসের কথা বলতেছি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। কিয়ামতের ময়দানে অনেক মানুষ অনেক নামাজ নিয়ে আসবে, অনেক সিয়াম নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, কিন্তু ওয়াকাদ শাতামা হাজা ওয়া কাযাফা হাজা, একজনের গালি দিছে, একজনকে মন্দ বলছে, একজনের গীবত করছে, একজনের নামে কুৎসা রটনা করেছে, এরকম বান্দার হক নষ্ট করছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে কিছু দিয়ে দাও, এরে কিছু দিয়ে দাও, এরে কিছু দিয়ে দাও, দিতে দিতে শেষ পর্যন্ত তার কাছে আর কিছু নাই, সুম্মা তুরিহা আলান নার, শেষ পর্যন্ত লোকটা বিশাল আমল নিয়ে এসেও শেষ পর্যন্ত মানুষটা জাহান্নামে চলে যাবে, এই মানুষটা হলো মুফলিস, এই মানুষটা মুফলিস, এই মানুষটা এত আমল নিয়ে আসবে কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমলের সাথে শর্ত দিয়েছেন, আমলটা হইতে হবে সালেহ। সালেহ মানে কি? সালেহ মানে যেটা বাজারে চলে, যেটা বাজারে বাজারে বাজার করতে গেছেন, ব্রিটিশ আমলের টাকা নিয়ে বাজার করতে গেছেন গাজীপুরে, কিছু কিনতে পারবেন যে দোকানে কবেন, মিয়া এই টাকা তো ব্রিটিশ আমলের টাকা, এটা এখন চলে না। আবার নিয়ে গেছেন বাংলাদেশের এই টাকা, কিন্তু জাল টাকা নিয়ে গেছেন। আজকে আমি ব্যাংকে দেখে আসছি যে এক লোকে অনেকগুলো টাকা আনছে, ব্যাংক থেকে বের করে করে ক্যাশিয়ার বলতেছে, ভাই টাকা এটা জাল, জাল টাকা, কি সুন্দর টাকা, 500 টাকার নোট দেখতে অনেক সুন্দর, কিন্তু বললো যে এটা জাল। আপনি বাজারে এরকম জাল টাকা নিয়ে গেছেন বাজার করার জন্য, পুরা গাজীপুরে সব দোকান ঘুরে চলে আসছেন, কিছুই কিনতে পারেন নাই, টাকা কিন্তু আছে, টাকার অভাব নাই, টাকা নিয়ে গেছেন কিন্তু কিছু কিনতে পারেন নাই, কারণ কি? টাকা এটা বাজারে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন আমল নিয়ে কবরে আসতে হবে যে আমলটা আখেরাতের বাজারে চলে, যে আমলটা আখেরাতের বাজারে নিয়ে গেলে জান্নাত পাওয়া যায়, ওইরকম আমল নিয়ে আসতে হবে, ওইটার নাম আমলে সালেহ, ওইটার নাম আমলে সালেহ। খালি আমল নিয়ে গেলে বেজাল আমল, দুই নম্বরী আমল, দুই নম্বরী আমল কোনগুলা? বেদাতি আমল। দুই নম্বরী আমল হইল মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন আমল করে যে আমল আমি করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা বেজাল, এটাই দুই নম্বরী আমল। বেদাতি আমল, বেদাতি আকীদা, বেদাতি মুআমালাত, বেদাতি আখলাক, এগুলো সব হলো বেজাল আমল, দুই নম্বরী আমল, নকল আমল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, আমেলুস সলিহাত, আমল সালে হইতে হইলে দুইটা শর্ত লাগে, কয়টা? দুইটা শর্ত থাকলে ওই আমলটার নাম আমলে সালে। এক নম্বরে আইয়াকুনা খালিসান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমলটা হইতে হবে একমাত্র খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি আমলের ভিতরে অন্য কাউকে দেখানো উদ্দেশ্য থাকে, রিয়া থাকে, খালেস ভাবে আল্লাহর জন্য না হয়। আমলের মধ্যে যদি শেরেক মিশ্রিত থাকে, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, এটা আমলে সালে হইতে পারে না। আবার দ্বিতীয় শর্ত হইল আইয়াকুন আল আমল আলা মুতাবিআতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা অনুযায়ী হইতে হবে। তাহলে জান্নাত পাইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা লাগবে। এত্তেবা বিহীন কোন আমল আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহ কবুল করবেন না। তা আল্লাহ পাক যদি কোনো আমলে কবুল না করেন, তাহলে আপনি জান্নাত পাবেন কেমনে? জান্নাত পাইতে হলে আমলে সালেহ লাগবে, তো আপনার আমলে সালেহই নেই, জান্নাত পাবেন কিভাবে? তাহলে জান্নাত পাইতে হলে শর্ত হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করা লাগবেই। এত্তেবা কিসের কিসের মধ্যে করবেন? এত্তেবা করতে হবে আকীদার মধ্যে, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আকীদা, যেই বিশ্বাস যেভাবে পোষণ করেছেন, সাহাবায়ে কেরামকে যেই আকীদা যেভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবেই আকীদার ক্ষেত্রেও এত্তেবা করতে হবে, ইবাদতের ক্ষেত্রেও এত্তেবা করতে হবে, মুআমালাতের ক্ষেত্রেও এত্তেবা করতে হবে, আখলাকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রেও এত্তেবা করতে হবে, জীবনের সর্বক্ষেত্রে সব জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করতেই হবে যদি জান্নাত পেতে হয়। দুই নম্বর, কেন এত্তেবা জরুরি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পাইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ইমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত নাই, কোন লোকের ইমান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, মহব্বত করা, এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার নয় যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি মহব্বত না করবা, ততক্ষণ কেউ ইমানদার নও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি, দুনিয়ার সবকিছুর চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের চাইতে বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়া ওমর, ওমর এতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার নিজের চাইতেও বেশি প্রিয় না হব, বেশি মহব্বতের না হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আপনি নবী আমার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে, এমন কি আমার নিজের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, ওমর এতক্ষণে তুমি ইমানদার হইছো, এতক্ষণে ইমানদার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহব্বত করা, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশকে করা যাবে না। কি করা যাবে না? এশকে মানে কি? প্রেম। প্রেম করা যাবে না। অনেকে নবীর সাথে প্রেম খেলা খেলে, দেখবেন গানও গায় যে প্রেম খেলা খেলে, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো প্রেম খেলার মতো বেয়াদবি করা যাবে না। করতে হবে মহব্বত, ভালোবাসতে হবে। কোরআন এবং হাদিসে যত জায়গায় আসছে মহব্বত করতে বলা হয়েছে, এশকে করতে বলা হয়নি। ভালোবাসা আর প্রেম দুইটা এক জিনিস? আমরা আমাদের আম্মাকে, আমরা আমাদের বোনকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু প্রেম করি না। করেননি। কোন ছেলে যদি যাই কয় আম্মা আমি আপনার সাথে প্রেম করি, বলবে মা তো কানতে কানতে বলবে তাড়াতাড়ি আমার ছেলের পাবনা পাঠাই দাও, আমার ছেলের মাথার অবস্থা খারাপ, ব্রেন ঠিক নাই, মায়ের সাথে আসতে সে প্রেম করার জন্য। তাহলে মাকে আমরা কি করি? মহব্বত করি, ভালোবাসি। বোনকে আমরা মহব্বত করি, ভালোবাসি। স্ত্রীকে আমরা ভালোবাসি, প্রেমও করি, কিন্তু সবার সাথে আমরা প্রেম করি না। কি বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, প্রেম করতে হয় না। কিন্তু বাংলাদেশে মহব্বত নাই, বাংলাদেশে সব আশেকে রাসূল, সব এসকে করে, প্রেম খেলা খেলে, নাউজুবিল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু সাল্লামকে কেন্দ্র করে এত শেরেক, এত বেদাতের বিস্তার। যদি মহব্বত করা হইতো এত শেরেক, এত বেদাতের বিস্তার হইতো না। কারণ মহব্বতের একটা সীমা রেখা আছে, একটা মাপকাঠি আছে, প্রেমের কোন সীমা রেখা নাই, মাপকাঠি নেই। মহব্বত হলে আব্বা আম্মারে ভালোবাসি, তাই বলে আব্বা আম্মার যে কোনো জায়গায় ইচ্ছা করলে হাত লাগানো যাবে না। কি বলেন? বলি আরে মিয়া আমার মা আমি ভালোবাসি, আমি যেমনে মনে হয় যেখানে মনে হয় সেখানে হাত দিব, দেওয়া যাবে? ভালোবাসার মাপকাঠি আছে, শর্ত আছে, খবরদার। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলে দিছেন, আব্বা আম্মা তোমার যত প্রিয় হোক না কেন, তিনটা সময়ে আব্বা আম্মার অনুমতি ছাড়া আব্বা আম্মার রুমে যাইও না, বলে দিছে না? যদি কমি আমার মা আমি যে সময় মনে চাই সে সময় যাবো, যাওয়া যাবে না। আল্লাহ বলছে খবরদার, তিনটা সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিছেন, এই তিন সময় বাবা মায়ের অনুমতি ছাড়া যাওয়া যাবে না। তাহলে ভালোবাসার একটা সীমা রেখা আছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই মহব্বত করে ভালোবাসি, তাই বলে যেখানে মনে চায় আল্লাহর ঘরে খালি হাত দিয়ে বসে থাকবো নাকি? বাংলাদেশের বিভিন্ন দেশের কিছু পাগল আছে আল্লাহর ঘরে যায় চারিদিক দিয়ে হাত দিয়ে দাঁড়াইছে, মনে করতেছে আমার আল্লাহর ঘর, যেখান দিয়ে মনে চায় এখান থেকে ধর্ম অসুবিধা কি? আল্লাহর ঘরে কোন কোন জায়গায় ধরতে হবে, কোন কোন জায়গায় স্পর্শ করতে হবে, কোন কোন জায়গায় চুমা দিতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিছেন। এখানেও যেখান দিয়ে মনে চায় ওখান দিয়ে হাত লাগানো যাবে না। হাজরে আসওয়াদকে ধরে চুম্বন দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি দেখাই দিছেন। রুকনে ইয়ামেনিকে হাত দ্বারা স্পর্শ করো, তারপরে আল্লাহর ঘরের দরজা আর হাজরে আসওয়াদ, এই দুইয়ের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে বুক লাগাও, হাত লাগাও, মুখ লাগাও, লাগায় আল্লাহর কাছে দোয়া করতে থাকো, দোয়া কবুলের জায়গা। হাতিমে কাবার মধ্যে গিয়ে সলাত আদায় করো, কাবার ভিতরে বাইতুল্লাহর ভিতরে সলাত আদায়ের মতো। এখন যদি বলো না এই দুই কোনায় ধর্মু সুমাদিমু, পুরা বাইতুল্লাহর যেখান দিয়ে মনে চায় ধর্মু আর সুমাদিমু, ধর্মু আর সুমাদিমু, দেওয়া যাবে? যাবে না। এই জন্য মহব্বতের সীমা রেখা আছে, কিন্তু এশকের কোন সীমা রেখা। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করা ইমানের অংশ। এই ইমান যদি বাড়াইতে হয়, ইমান পরিপূর্ণতা অর্জন করতে হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা লাগবে। কারণ এত্তেবা না হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হয় না। যদি বলি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু সুন্নতের এত্তেবা নাই, এটা ভালোবাসার পরিচয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ওমা ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অস্বীকার করে তারা আবার কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, যারা আমার ইত্তেবা করে, তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে না তারাই আমাকে অস্বীকার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, ইত্তেবা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই। যে যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে সে তত বেশি সুন্নতের এত্তেবা করবে, সুন্নতের অনুসরণ করবে। এই সুন্নতের অনুসরণটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পরিচয়। সুন্নতের এত্তেবা করা আল্লাহকে ভালোবাসার দলিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দলিল হইল সুন্নতের এত্তেবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর এত্তেবা করো। তাহলে এত্তেবা যত বেশি হবে তত বেশি আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর সাথে মহব্বত হবে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনও ওই বান্দা গুলাকে মহব্বত করবেন যেই বান্দা যত বেশি সুন্নতের এত্তেবা করে। কারণ আল্লাহ পাক ওই আয়াতে বলে দিলেন ইউহিবিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন। তাহলে কেউ যদি সুন্নতের এত্তেবা করে সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ একটা নীতিমালা বলছেন, ইজা রাআইতুম আর-রাজুল ইয়াতীরু আলাল হাওয়া আও ইয়ামশি ফিল মা, যদি কোনো মানুষের দেখো বাতাসের মধ্যে উঠতেছে, যদি দেখো পানির উপরে হাঁটতেছে, পালা তুসাদ্দিকুহু, খবরদার ওই লোকটাকে তোমরা আল্লাহর ওলি মনে করিও না। পানির উপরে হেঁটে চলে যাচ্ছে, চোখ বন্ধ করে যায় না, মাছ বিছাই চলে যাচ্ছে, সবাই তাকাইছে, আবার দেখতেছে যে আকাশে উড়ে চলে যাচ্ছে, ভিসা হারাই গেছে, পাসপোর্ট হারাই গেছে, বাইতুল্লাহর সামনে কান্নাকাটি করতেছে, কেমনে দেশে আসব। হুজুর কয় মিয়া শোনো, এখানে বসে চোখ বন্ধ করো। কতক্ষণ পরে যাই দেখে বাংলাদেশে বরিশাল শহরে চলে এসছে। দেখেন কত দ্রুত হুজুরের কারামতি, পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন এরকম যদি দেখো আকাশে উড়ে চলে যাচ্ছে, পানির উপরে হাঁটতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার এই লোকেরে আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তাআলামু মুতাবাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না এই লোকটার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এত্তেবা না দেখো। কারণ ওই কাজগুলো শয়তানও করতে পারে, ওই কাজগুলো জিনেরাও পারে, কিন্তু আল্লাহকে ভালোবাসার দলিল, আল্লাহ তাকে ভালোবাসার দলিল সুন্নতের এত্তেবা। যার ভিতরে যত বেশি সুন্নত আছে সে তত বড় আল্লাহর ওলি, যার ভিতরে যত বেশি সুন্নত আছে তার ভিতরে তত বেশি কারামত আছে। কারো কাছে যদি পঞ্চাশটা সুন্নত থাকে সে পঞ্চাশটা কারামত ওয়ালা ওলি, যার কাছে যত বেশি সুন্নত আছে সে তত বড় কারামত ওয়ালা ওলি। এক একটা সুন্নত মুমিনের এক একটা কারামত। এই জন্য সুন্নত বিহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা বিহীন কোন লোক আল্লাহর ওলি হইতে পারে না। জান্নাত পাওয়ার এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার গুরুত্বপূর্ণ শর্ত হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা নাই এই লোক জান্নাত পাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবার বাহিরে কোন আমল আল্লাহর কাছে পৌঁছে না, কোন আমল কবুল হবে না, ইমানটাও কবুল হবে না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মুয়াফিক ইমান না হয়। এই জন্য আমাদের আকীদার নাম হলো কি, আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আকীদা যেভাবে পোষণ করতেন, যেভাবে বিশ্বাস করতেন, ওইভাবেই বিশ্বাস করার নাম হলো আহলুস সুন্নাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতেন যে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হয়ে যান, এরকম বিশ্বাস করতেন যে আল আহাদ আর আহমদের মধ্যে কোনো পার্থক্য নাই, মাঝখানে খালি একটা মিমের পর্দা, মিমের পর্দা উঠে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এইসব আকীদার নাম শিরকি আকীদা, বেদাতী আকীদা। কারণ এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোষণ করেন নাই। যদি কেউ মনে করে আমি আল্লাহর বাড়িতে চলে যাইতে পারি, আল্লাহ আমার বাড়িতে চলে আসতে পারে, একদিন দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নাই, আরেকদিন দেখে মনসুর হাল্লাজও আছে, জেলখানাও আছে, জিজ্ঞেস করে মিয়া তোমার মাঝখান দিয়ে পাই নেই কেন, একদিন আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি, আজকে আবার আমার আল্লাহ আমার বাড়িতে চলে আসছে, নাউজুবিল্লাহ। এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম পোষণ করেন নাই, এজন্য এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। সর্বশেষ যেটা বলবো, এত্তেবাটা হলো আলামাতুন মিন আলামাতিত তাকওয়া ওয়া সিহ্হাতিল ঈমান। কারো ঈমান বিশুদ্ধ কিনা, কারো তাকওয়া আছে কিনা তার ভিতরে, এটা বুজার বড় দলিল হলো সুন্নতের এত্তেবা। কারো ভিতরে ঈমান বিশুদ্ধ কিনা, যে লোকের ঈমান যত বিশুদ্ধ, যে লোকের ঈমান যত খাঁটি, এই লোকটা সুন্নতের এত্তেবা করে তত বেশি। এই লোক সুন্নতের বাহিরে এক পাও পেলে না। এই জন্য ইমানের সাথে আপনার আমলের একটা গভীর সম্পর্ক আছে। এজন্য ইমান যদি বিশুদ্ধ হয়, ইমান যদি ঠিক হয়, তাহলে তার আমল অটোমেটিক ঠিক হয়ে যায়। এজন্য দেখবেন কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক জায়গায় আমলের কথা বলতে গিয়ে আগে ইমানের কথা বলছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর ইমান এনেছে সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা আমল। কিন্তু আগে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আগে ইমানের কথা বলছেন, কারণ ইমানের সাথে আমলের সম্পর্ক, ইমান আর আমল ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য দাওয়াত দিতে হয় ইমানের, আমলের না। ইমানের দাওয়াত দিয়ে ইমান বিশুদ্ধ করলে, আকীদা বিশুদ্ধ করলে, আকীদা সহি হলে তার আমল অটোমেটিক তার আকীদায় সহি বানায় ফেলায়। রাত্রে ঘুমানোর সময় আপনি যদি আরেকজনকে দায়িত্ব দেন যে ভাই রাত্রে যদি আমার একটু টয়লেটে যাওয়ার দরকার হয় আমাকে একটু জাগায় দিও, দুইজন একই রুমে শুয়েছেন, আপনি আরেকজনের দায়িত্ব দিয়ে রাখছেন যে ভাই শোনো একটু আমার টয়লেটে যাওয়ার যে সময় দরকার হইব তখন ডাকি দিবা, এখন সে কি আপনার টয়লেটের খবর হয়ে জানে? আপনার টয়লেটের যখন দরকার হবে আপনার টয়লেটে আপনার তুলে ফেলবে, কেউ জাগানো লাগবে না, মায়ও জাগানো লাগবে না, বাবাও জাগানো লাগবে না, আপনার ভিতরেই আপনার টয়লেটে আপনারে জাগ্রত করে দিবে। ইমান এমন এক জিনিস, এটা যার কালবে ঢুকছে, যার ভিতরে ঢুকছে, এটাই অটোমেটিক তার আমলকে বিশুদ্ধ করে দেয়। এই জন্য কোন জায়গায় আমরা যেটাকে আজকে সমস্যা মনে করতেছি আমলের, আসলে আমলের না, সমস্যা ইমানের। সমস্যা মূলত ইমানের। ফজরের জামাতে মুসল্লি নাই, মসজিদ গুলো শূন্য, মসজিদ গুলো খালি, আমরা কত গান গাইতেছি মাইকের মধ্যে, কত ইসলামী সঙ্গীত, কত গজল দেখবেন, শিল্পী আর শিল্পী ফজরের সময়, কত ইসলামী সঙ্গীত মাইকে মাইকে, খালি মুসল্লিরা আসার জন্য। জামাতের আর পাঁচ মিনিট আছে, দশ মিনিট আছে, সবাই চলে আসেন, ঘুম থেকে নামাজ ভালো, নামাজ চাইতে এটা ভালো, সব কিছু ভালো, কত ওয়াজ নসিহত, তাও একটা লোক ঘুম থেকে উঠে না। কারণ কি? এটা আমলের সমস্যা না, ইমানের সমস্যা, ইমানের সমস্যা। আজকে মাদকাসক্তি, মাদকাসক্তি কত বড় সমস্যা, সারা দেশব্যাপী মাদকের সমস্যা। এটা মাদকের সমস্যা না, এটা মূলত ইমানের সমস্যা। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি, এটা আমলের সমস্যা না, এটা মূলত ইমানের সমস্যা। এই জন্য এগুলার চিকিৎসা যদি শিকট কাটি দিয়ে গাছের উপরে দিয়ে পানি ঢালি গাছ যেমন বাঁচে না, এগুলার চিকিৎসা যদি ইমানের চিকিৎসা বাদ দিয়ে যদি এগুলার চিকিৎসা করে কাজ হবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ, এগুলো ইমানের সমস্যা, আমলের সমস্যা না। জঙ্গিবাদ তৈরি হয়, সন্ত্রাসবাদ তৈরি হয় যখন মানুষের আমল ইমান বিশুদ্ধ না থাকে। ইমানে যখন গন্ডগোল হয় তখনই সেই সন্ত্রাসবাদের দিকে যায়, জঙ্গিবাদের দিকে যায়। এই জন্যই সালাফদের নীতিমালা হইল, সালাফদের মানহাজ হইল মানুষকে ইমান বিশুদ্ধ করতে হবে, ইমান সহি করতে হবে, সহি আকীদার দাওয়াত দিতে হবে। আকীদা সহি হলে সমাজ থেকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দূর হয়ে যাবে। এজন্য যারা সহি আকীদার, যারা সালাফদের আকীদা মানহাজে বিশ্বাসী, তারা কোনোদিন জঙ্গি হইতে পারে না। এজন্য যাদের ইমানে সমস্যা, ইমান বিশুদ্ধ না, ইমান সহি না, তারাই জঙ্গি হয়। এজন্য আমাদেরকে ইমান বিশুদ্ধ করতে পারলে আমলের সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সর্বক্ষেত্রে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আজকের এই ওয়াজ মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মসজিদে আসিয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।